বাঁধিয়া বাসা। স্বপন দেখি মরুতে বাঁধিয়া বাসা, এ জীবনে কেন হায় ভুল করে ভালোবাসা, কেন ভুল করে ভালোবাসা। মেঘের স্বপন দেখি মরুতে আঁখি জলে গেঁথে মালা, শুধু পেয়েছি অনল জ্বালা। আঁখি জলে গেঁথে মালা, শুধু পেয়েছি অনল জ্বালা। পাষাণে অশ্রু ঢেলে করেছি ফুলের আশা, এ জীবনে কেন হায় ভুল করে ভালোবাসা। আমার জীবন ধরু রহিবে কি ফুলহীন, আমার বাঁশরী কি গো বাজিবে না কোনো দিন। আমার জীবন ধরু রহিবে কি ফুলহীন, আমি রব একা একা এ বুঝি নিয়তি লেখা। আমি রব একা একা এ বুঝি নিয়তি লেখা। বালু চরে ঘর গড়ে সাগরের ঢেউয়ে ভাসা, এ জীবনে কেন হায় ভুল করে ভালোবাসা, কেন